সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, মৌত আসবে দম ফুরাইবে আসবে না আর ফিরে রে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, বিবি কাঁদিবে বাচ্চা কাঁদিবে, কাঁদিবে মা বাপ ভাই বোন রে, বিবি কাঁদিবে বাচ্চা কাঁদিবে, কাঁদিবে মা বাপ ভাই বোন রে, খাট আসিবে তুলে নিয়ে যাবে কেউ সাথে যাবে না রে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, আত্মীয় স্বজন সংসার পরিজন চামুষে করে পানি দেবে, আত্মীয় স্বজন সংসার পরিজন চামুষে করে পানি দেবে, সবাই থাকিবে প্রাণ যাবে উড়ে, লাশ বলে মুখে ডাকে রে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, কবর খুলিতে গেছে এবার কবর যিনি খোলে রে, কবর খুলিতে গেছে এবার কবর যিনি খোলে রে, বাঁশ কাটিতে গেছে দুজন, বাঁশ কাটিতে গেছে দুজন, আর বেশিক্ষণ রাখবে না রে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, গোলাপ পানে আতর শর্মা এনেছে এবার সাজাবে রে, গোলাপ পানে আতর শর্মা এনেছে এবার সাজাবে রে, গরম পানে করে দেখো, গরম পানে করে দেখো, শেষ গোসল করাবে রে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, সাধের সংসারে যেতে হবে সব ছেড়ে, রঙিন পোশাক খুলে নিয়ে সাদা কাফন পরায় রে, রঙিন পোশাক খুলেন সাদা কাফন পরায় রে, শেষ দেখা মোর দেখে নে না, শেষ দেখা মোর দেখে নে না, আসব না আর ফেরে রে সাধের সংসারে, যেতে হবে সব ছেড়ে সাধের সংসারে, যেতে হবে সব ছেড়ে, এসেছি একা যাব একা মিথ্যায় সংসারে রে, এসেছি একা যাব একা মিথ্যায় সংসারে রে, রহমাতুল্লাহ ইমান আমল, রহমাতুল্লাহ ইমান আমল, জমিয়ে তুই এবার রাখ না রে সাধের সংসারে, যেতে হবে সব ছেড়ে সাধের সংসারে, যেতে হবে সব ছেড়ে, মৌত আসিবে দম ফুরাইবে, আসবে না আর ফেরে রে সাধের সংসারে, যেতে হবে সব ছেড়ে। www.anibar.in